الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. كتاب العلم الترغيب والترهيب থেকে আমি আলোচনা করছিলাম। সফওয়ান বিন আসসাল আল মুরাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মাসজিদি মুত্তাকিউন আলা বুরদিন লাহু আহমর। সফওয়ান বিন আসসাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এমন সময় যখন তিনি মসজিদে ছিলেন। টেক লাগানো অবস্থায় তার পরনে ছিল লাল একটি চাদর, লাল চাদর পরনে কি ছিল, এই জন্য ফতোয়ার দিকে বাড়াবাড়ি করা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাল চাদর পরেছেন, বুঝলেন? ইলিম যত হবে তত ফতোয়া দিতে তাড়াতাড়ি করবে না, ইলিম বাড়াবার প্রয়োজন। তো বলছেন, আমি আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় যখন তিনি মসজিদে টেক লাগানো অবস্থায় ছিলেন। আলা বুরদিন লাহু আহমা, মানে লাল চাদর পরে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি জিতু আতলুবুল ইলম। হে আল্লাহর রাসূল, আমি এসেছি ইলম অন্বেষণ করার জন্য, ইলম হাসিল করার জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান বিতালিবিল ইলম, ইলম শিক্ষার্থী, দীন শিক্ষার্থীর জন্য মারহাবা, তোমার আশাটা মুবারক হোক, মারহাবা। এরপরে বলছেন, ইন্না তালিবাল ইলমি তাহুফুহুল মালাইকা ওয়া তুযিল্লুহু বিআজনিহাতিহা। তালিবুল ইলম, দীন শিক্ষার্থীকে ফেরেশতাগণ ঘিরে ফেলেন, আর তারা তাদের ডানা দিয়ে তাকে ছায়া দেন। সুবহানাল্লাহ। আপনারা এখানে কেন এসছেন? নিয়ত খালিস রাখতে হচ্ছেন, ইলম অন্বেষণ। একটা হাদিস শোনা তো কম কথা, কোনো কোনো রাওয়ির হাদিস, একটা হাদিস জানার জন্য মাস, এক মাসের পথ অতিক্রম করেছে একটা হাদিস। আর আমরা তো সবাই বড় বড় শিক্ষিত, তাই না? যদি এক হাদিস শেখার জন্য এক মাস এর দূরত্ব পর্যন্ত সফর করেন এরকম লোক থাকে, তো আমাদের কি অবস্থা? ওনাদের আশপাশে থাকি, ইচ্ছে করলে আসা যায়, কিন্তু ইচ্ছা করি না। সময় চলে যাচ্ছে, যখন মৌত আসবে তখন বলবেন, একটু সময় দিন, পড়ি কিছু হবে, তো এখন সুযোগ কাজে লাগান, সুবর্ণ সুযোগ, দিন এখন শিখুন। লা ইনালুল ইলমা মুস্তাহিন ওয়া লা মুস্তাকবির। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দু ব্যক্তি ইলম অর্জন করতে পারে না, একজন হলো মুস্তাহি, লজ্জাশীল, লজ্জা করে কিরকম যায়, বড় হয়ে গেছে এখন কি ইলিম অর্জন করব, এখন গিয়ে কি কায়দা শিখব, এখন কি কোরআন শিখব, বড় হয়ে গেছে। আর আরেকটা হলো মুস্তাকবির, অহংকারী, আমি অনেক শিখেছি আর সে কিছুই জানে না, কিন্তু শিখেছি অনেক। আপনি যত ইলিম অর্জন করবেন তত তো কম জানেন, ঠিক না? যার ভিতরে কিছুই নাই সে মনে করে সব জানে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমিন। লা ইয়ানালুল ইলম মুস্তাহিন ওয়া লা মুস্তাকবির, দুই ব্যক্তি ইলম অর্জন করতে পারে না, যে লজ্জাশীল, মানে তাহলে বোঝা গেল ইলম অর্জন করতে জানেই আর বাস্তবে এটা লজ্জা না, এটা হচ্ছে অপারগতা, কাপুরুষতা। লজ্জা মানে এমন গুণ যে গুণের কারণে আপনি অশ্লীল কাজকর্ম আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকেন, তা হচ্ছে কি লজ্জা। কিন্তু এমন লজ্জা যদি হয় যে লজ্জায় ইলম অর্জনের প্রতি বাধা দেয়, এটা কি লজ্জা হবে না? বুঝবেন এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না তালিবাল ইলমি তাহফুহুল মালাইকাতু ওয়া তুযিল্লুহু বিআজনিহাতিহা, যে ইলম অর্জনকারী, যে তালিবুল ইলম শিক্ষার্থী, দীন শিক্ষার্থী, তাকে ফেরেশতাগণ ঘিরে ফেলেন আর তাকে ফেরেশতাগণ তাদের ডানা দিয়ে ছায়া দেন, সুবহানাল্লাহ। এরপর সুম্মা ইয়ারকাবু বা'দুহুম বা'দান হাত্তা ইয়াবলুগু আস-সামা'আ আদ-দুনিয়া মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুব, তারপরে ফেরেশতাগণ একজন আরেকজনের উপর চড়ে চড়ে একদম প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। কেন? যেহেতু এ লোকটি ইলম অন্বেষণ করার জন্য বের হয়েছে, তাকে এত ভালোবাসেন, এই ফুর্তিতে একদম আকাশ পর্যন্ত তারা পৌঁছে দেবে ফেরেশতাগণ। আর আপনি যদি ভালো একটা কাজ করেন, বর্তমানে দেখেন না আপনারা আন্তর্জাতিক বিশ্বে অমুক প্রতিযোগে যায় এরকম বাংলাদেশ, একটা কথা বললাম তো, যদি আপনি পুরস্কৃত হয়ে বাংলাদেশ যান, সবাই আপনাকে সাদর সম্ভাষণ জানায়, লাল কালির চা সম্বর্ধনা জানায়, ইত্যাদি বললাম আর কি, জানায় না? এটা হচ্ছে দুনিয়া। কিন্তু ফেরেশতা কোন আলাইহিমুসসালাম আপনাকে সাদর সম্ভাষণ কোন জায়গায় জানাবেন? যদি আপনার নিয়ত খালিস হয় আর এইরকম অন্বেষণের জন্য বের হন, তাহলে আপনার ইজ্জত বেড়ে যায় আল্লাহর দরবারে। তাই আপনারা সবাই ইলম অর্জনের জন্য সময়টা বের করুন, বলুন ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সকলকেই ভালো কামাই করার তৌফিক দিয়েছেন আর দিবেন, বলুন ইনশা আল্লাহ, দিয়েছেন এবং দিবেন। আল্লাহর জাতির উপর সন্তুষ্ট থাকবেন, যা পেয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, বলবেন না অমুক এরকম আমি নেই। হ্যাঁ, ইলম অর্জনের জন্য যদি আপনি 1000 রিয়াল আপনার যদি মওকুফ করে দেন, চাকরি ছেড়ে দেন কোরআন শিখার জন্য, একটা কথা বললাম, আপনার নিয়ত খালিস যদি থাকে, আল্লাহ পাক 1000 কেন, কত হাজার দিবে এর মধ্যে, মানে আল্লাহ পাক অসীম রিজিক আপনাকে দান করবে। আসল কামাই যেটা ফরজ কামাই, বাকি বেশি বেশি ওটা কোনো জরুরি না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুর রিজক আল কিফাফ, সর্বোত্তম রিজিক কিফাফ, মানে এমন খামাই, এমন রিজিক যার মাধ্যমে নিজে মানুষ চলতে পারে, আরেকজনের কাছে হাত পাতায় না, আলহামদুলিল্লাহ, এটা হবে সর্বোত্তম রিজিক। বেশি বড় ধনী হওয়া এটা সর্বোত্তম রিজিক না, হিসাব করলে দেখা নেই, কিন্তু রিজিক আলহামদুলিল্লাহ বারাকা, যদি কেউ হালাল পথে থাকে আর কামাই করতে পারে অসুবিধা নেই। কিন্তু আমাদের যে অবস্থা, আমি কালামুল্লাহ জানি না, সলাতের তরিকা জানি না, আকীদা সম্পর্কে আমি ওয়াকিফ হাল না, আধা ঘন্টা যদি আমি ব্যয় করি সময় নষ্ট হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ আলাযীম। আল্লাহর দিনের জন্য আপনি মোবাইল টিপে টিপে টিপে টিপে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন, এতে সময় নষ্ট হয় না, ঠিক না? আর মোবাইল কেন, এমনি বস একটা খেল তামাশা যদি আসে দেখবেন ঘন্টার পর ঘন্টা, রাত সারা রাত পর্যন্ত চলে যায়, ডিউটি থেকে আসি ওখানে, ডিউটির ফাঁকে ফাঁকে আসি ওইটা দেখে দেখে কিনা, এতে সময় নষ্ট হয় না। আর সেন্টারে আসলে বলো তোমার কথা শুনেছিলাম, বললাম খামচি ইন্ডিয়া নষ্ট হয়ে গেছে, এরকম আছে কিনা খবরদার, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আসবেন, দেখবেন পাবেন ইনশা আল্লাহ। আমার কথা শুনেন, আমি সত্য বললে কেন মানবেন না, দেখবেন আপনি শান্তি পাবেন ইনশা আল্লাহ। পয়সা কম কামাই করছো, আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সকালবেলা জাগলো সুস্থ অবস্থায় জাগলো, মুআফান ফি জাসাদি আমিনান ফি সিরবিহি, আর নিরাপদ অবস্থায় আছে, আর তার কাছে একদিনের খাবার আছে, কুত উৎকাকে বলে মানে মানে স্বাভাবিক খাবার যার কারণে সে চলতে পারে আর কি কোন রকম। হ্যাঁ তো কুত ওয়াইন দেহ কুতু ইয়মি এই দিনের খাবার মাত্র একদিন। فكأنما حيزت له الدنيا بحذافيرها যেমন তার কাছে সারা দুনিয়ার নিয়ামত গচ্ছিত রাখা। একদিন আমরা তো একদিন কেন মাসের পর মাস তিন মাস পর কি হবে ওইটা চিন্তা করি। হ্যাঁ তিন বছর পর কি হবে ওইটা চিন্তা, দশ বছর পর কি চিন্তা কেউ, কিন্তু আমাদের চিন্তা কম হয় মৌতের পর কি হবে তার চিন্তা কম। সবাই বলি নাম দিল আমি সত্য বললাম না মৌতের পর কি হবে তার চিন্তা নাই। এক বছর কামাই করলাম কি আচ্ছা এটা হচ্ছে, দশ বছর পর কিন্তু এরকম বড় একটা টাওয়ারে অংশগ্রহণ করবো ওইটাই হয়তো। কিন্তু তুমি কি জানো কালকে তুমি জিন্দা আছো দশ বছর। তাই সবাই সকলকে সবচেয়ে বেশি যে জিন্দগির স্মরণ করা দরকার তা হচ্ছে মৌতের পরের জিন্দগির কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান মৌতের পরের জিন্দগির জন্য আমাদের ভালো হয়, ইমানের সাথে যেন আল্লাহ পাক রাখেন আর আমাদেরকে যেন আল্লাহ পাক ইমানের সাথে মুখ দেন। এই দোয়া করবেন বুঝছেন, আল্লাহকে বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহুম্মা আহইনি হায়াতান তাইয়িবা, হে আল্লাহ তুমি আমাকে শুভ জীবন দান করো, ভালো জিন্দগি দান করো, হায়াত তাইয়িবা দান করো। রব বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি নেক আমল করবে ইমান অবস্থায় মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি কেউ চাই নর হোক চাই নারী হোক ইমানের অবস্থায় যদি নেক আমল করে তাহলে আমি তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা এই দুনিয়ার জীবনে আমি তাকে উত্তম জীবন দান করব। আল্লাহর ওয়াদা, নেক আমল করলে আল্লাহ বলেছেন উত্তম জীবন দান। শুধু পয়সা বেশি কামাই করলে উত্তম জীবন হয় না, কত বারে যখন কুটি কুটি গতি কিন্তু খেতে পারে খেতে পারে না বুঝছেন, বড় গুটি গতি মা বিয়া কেন বলা আছে আছে না। আপনারা কত খাচ্ছেন এক এক প্লেট ভাতের যে নিয়ামত, এই নিয়ামতের মূল্য যদি আল্লাহ আমাদের থেকে চায় আমরা দিতে পারব? এক প্লেট একটু উপমা এক গ্লাস পানি ময়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা। তাই রবকে বলা উচিত আল্লাহ তুমি আমাকে হায়াত তাইয়িবা দাও, তোমাকে তুমি আমাকে ইমানের অবস্থায় রাখো, নেক আমল করার তৌফিক দাও। এরপরে আল্লাহ কি বলছেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমি তাদেরকে উত্তম তারা যেসব আমল করত ওগুলো উত্তম প্রতিদান দান করব। আর এই যে প্রতিদান আগে বলে হায়াতুন তাইয়িবা, দ্বিতীয় নম্বর প্রতিদান ওইটা কোন জায়গায় আখেরাতে, দুইটা জিনিস দুনিয়ার কথাও বলেছেন আখেরাতের কথাও বলেছেন কিন্তু আখেরাতের গুরুত্ব বেশি দিয়ে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকেই আখেরাতের কথা স্মরণ রাখা উচিত, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। এরপরে যে হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রওয়াহ ইবনে মাজাহ ওয়া গায়রুহু, শেখ নাসিরুদ্দিন আল-বারি বলেছেন হাদিস সহিহ। আর আগের যে হাদিসটি শুনলেন তা হচ্ছে হাসান। ইলম অন্বেষণ করা প্রতি মুসলমানের উপর ফরজ, তাহলে প্রতি মুসলিম যখন বলা হবে তখন নর নারী সবাই জানে, নর নারী সকল জানে। তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তাহলে মেইন মাসআলাগুলি শিক্ষা ওগুলো সবার উপর ফরজ। যেমন সালাতের তরিকা শিক্ষা ফরজ কিনা না সুন্নত, শুধু হুজুর শিখলেই হবে আমি শুধু এমনি বললাম জি হলো। অনেক মুসলিম আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখনো সম্ভবত মুসলমানদের সংখ্যা 80% বেশি, কিন্তু দেখা যায় আমরা যেসব এই মাটিতেই দেখতে পাচ্ছি বেশিরভাগ মুসলিম আলহামদু আত-তাহিয়াত যেগুলো জরুরি জরুরি ওগুলো সঠিক হয় না, বেশিরভাগ মুসলিম পারে। আপনারা যাচাই করে দেখুন, যারা একটু জানেন, কারণ আমরা প্র্যাকটিক্যালে কাজ করি, বাস্তবে কাজ করি, শুধু আমি শুধু বাস নেটে আসি না, আলহামদুলিল্লাহ বাস্তবেও কাজ করি, করি কিনা আল্লাহর শুকর বড়াই আসছে না। পরিসংখ্যান দেখবেন কি অবস্থা, মুসলমানদের সংখ্যা বেশি নাম কিন্তু কোরআন থেকে দূরে, সলাত থেকে দূরে। অনেকে আছে সলাত পড়ে, কি পড়ে আলহামদুলিল্লাহ ঠিক নেই। তো আপনারা শুধু দুনিয়া দুনিয়া করবেন না, মৌতের পরের জিন্দগির কথা স্মরণ করুন আর ইলিম অন্বেষণ করুন। যেসব ইলিম যেসব মাসাইল শিখা জরুরি ওগুলো ঠিক করুন। যারাই আমার আলোচনা শুনবেন তাদের সবাইকে বলছি নির্দেশ দিয়েছেন, হে রাসূল তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা কিছু এসেছে নাজিল হয়েছে তুমি তা পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দাও। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের পর্যন্ত, তার উম্মত পর্যন্ত যা কিছু তার উপর নাজিল হয়েছিল পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন কিনা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীগণ কাউকে টাকা পয়সার ওয়ারিস বানান না, উত্তরাধিকারী বানান না, উত্তরাধিকারী বানান কিসের? ইলম। তাই উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস, অন্যতে সকল উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিস। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি কাউকে টাকা পয়সা ওয়ারিস বানাই, কিসের ওয়ারিস বানাই? ইলমে। এবারে সমস্ত উম্মা উম্মতের মধ্যে ফরক আছে, কিন্তু সবার মধ্যে তো একটা ইলিম আছে, ওইটা কি? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আছে কিনা? তুমি এক হতার ইলিম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তাহলে প্রত্যেক মুসলমানের মধ্যে ইলিম আছে, বলো আলহামদুলিল্লাহ। কিন্তু ইলিম থাকলে ওদের স্তর স্তরে পার্থক্য, মর্যাদায় বেশ কম, যে যত বেশি ইলিম অর্জন করবে তার মর্যাদা তত বেশি হবে। তাই আমরা পিছনের জন্য না থাকি, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই দায়িত্ব, তিনি যেটা আমাদেরকে বলেছেন, তোমরা বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা একটি আয়াত একটি বাক্য জানলো আমার পক্ষ থেকে পৌঁছাও। তো আপনি বেশি কিছু জানেন না, একটা হাদিস জানেন, আজকে হাদিস যেসব আলোচনা হচ্ছে যাই শুনলেন একটা জানেন, আরেকজন পর্যন্ত পৌঁছান, পৌঁছাবেন ইনশাআল্লাহ, লোকজনকে টেনে টেনে নিয়ে আসার প্রয়োজন। মানুষ জানে না, আমি নিজেই জানি না, আমরা সবাই কি জানি সব। তাই ইলিম চর্চা করলে আমাদের সকলের ইলিম বাড়বে, আর যারা একদম জানে না ওদেরকে জানানো উচিত কিনা? তাই আপনারা শুধু বসে থাকলে হবে না, আপনাদের কে আল্লাহ পাক যা তৌফিক দিয়েছেন সেই তৌফিক আপনাদেরকে খরচ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, মনে যেন না করেন শুধু ডিউটি আর ডিউটি, ডিউটি কি ডিউটি যেন না হয়, নিয়ত খালিস না করলে আপনি মুদাররিস আপনি সওয়াব পাবেন না, নিয়ত খালিস না করলে আপনি পড়ার মুখকে তুমুখকে সওয়াব নেই, শুধু ওই আপনার ডিউটি অনুযায়ী পয়সাই পাবেন, বুঝলেন? তাই আপনারা আলহামদুলিল্লাহ আপনারা তো দুনিয়ার কামাই অনেক করছেন, এর সাথে সাথে আখিরাতের কামাই করার চেষ্টা করুন, যে জিন্দেগি আমাদের আসল জিন্দেগি। ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা, রব বলেছেন আখিরাত হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান, আমিন। এরপর একটা হাদিস, এই হাদিস আমি কিন্তু অনেকবার বলেছি, এইসব হাদিস প্রায় বলা হয় কিন্তু স্মরণ করিয়ে দিতে হয়। আমরা সূরাতুল ফাতিহা বারবার পড়ি কিনা, আল্লাহর কালাম বারবার পড়ি কিনা? আল্লাহ বলেছে ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও, তুমি নসিহত করো, কারণ নসিহত দ্বারা মুমিনিনগণ উপকৃত হয়। অনেক সময় আছে আমি নিজে পড়ি হয় না, আরেকটা কথা আরেকজন থেকে শুনলাম খুতবা, মনে করেন এত প্রভাব পড়ে মন্তব্য মনে, মানে বলা অসম্ভব হয় কিনা। এই শুধু ঘরে ঘরে বসে থাকলে হবে না, দিনই তো রোজগাহে আসুন, উপকৃত হন, আর আল্লাহর কাছে আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমাকে ইলম অর্জন করার তৌফিক দাও এবং ইলম অনুযায়ী আমল করার তৌফিক দাও, ইলম প্রচার করার তৌফিক দাও। রবকে বলবেন প্রত্যেক দিন এই জিনিসটা আপনার দোয়ার অন্তর্ভুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা আসেন হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরের জিন্দগি সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতি, সাতটি কাজ মানুষ মারা গেল সে কবরে আছে এই অবস্থায় সে সওয়াব পেতে থাকবে, অর্থাৎ ওই আমলে সওয়াব তার জন্য জারি থাকবে, সে মারা গেলেও জারি থাকবে। এর মধ্য থেকে এই হাদিসে প্রথমে যেটা উল্লেখ করেছেন মান আল্লামা ইলমান, যে ইলম শিখালো বলেন সুবহানাল্লাহ আপনি নিয়ে আসেন পথ দেখালেন কিনা, এবারে সে আপনার আপনি যে পথ দেখিয়েছেন এসে সে কোরআন শিখতে শুরু করেছে, আপনি পড়াচ্ছেন না আরেকজন পড়াচ্ছে, আপনি কিন্তু সওয়াব পেয়ে গেছেন, আপনার আমল জারি থাকবে। বুঝতে পারছেন মানে আল্লামা ইলমান, যে ইলম শিখালো। তাই যারা দিন শিখান সবসময় নিয়ত থাকবে খালিস, আর আমাদের সকলের মনে যেন নিয়ত খালিস থাকে, দেখবেন ইনশাআল্লাহ মুহূর্তের পরেও আমরা এই ইলম অর্জনের সওয়াব পাবো ইনশাআল্লাহ। এরপরে আও কারা নাহরান, কিংবা নহর জারি করে দিল, পানি নালা জারি করে দিল, বাংলাদেশে কত প্রবর্ধনী হাজার হাজার কোটি ডলারের মালিক বাংলাদেশ আছে না, তো তুমি আল্লাহর প্রতি কেন বিয়ে করো? আচ্ছা দেখেন তো কেউ যদি ১,০০০ কোটি ডলারের মালিক হয়, ১,০০০ কোটি, অথবা ধরেন যারা আরেকটু কম আছে ৫০০ কোটি ডলার, ধরেন আরেকজন আছে ২৫০ কোটি ডলার, আছে না র্যাঙ্ক আছে কিন্তু ধরেন ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর কি নম্বর, ২৫০ কোটি ডলার, বাবারে বাবা কম কথা নাকি। কেউ যদি ২৫০ কোটি ডলারের মালিক হয় বাদ দেন তার নিজ প্রয়োজনীয় যেগুলো আছে ওগুলো বাদ, যদি ব্যবসা হয় বড় বড় ব্যবসায়ী সব বাদ দিয়ে দাও, ২৫০-এর মধ্যে ৫০ কোটি হারলে হল ২০০ কোটি, ২০০ কোটি ডলার যদি জাকাত দেয় বাংলাদেশে কোনো ধনী, তাহলে আপনারা কি বলেন ২০০ কোটি ডলার জাকাত এসব গরিব কয়টা থাকবে? এক ধনী যদি দেয় ২০০ কোটি ডলার, হিসাব করো ৫ কোটি ডলার মানে বাংলাদেশ টাকা ৫ কোটি ডলার। আচ্ছা বললাম আমি এত বড় ধনীর দিক থেকে যেতে যাওয়ার প্রয়োজন নেই, যারা মানে নিম্ন পর্যায়ের ধনী ১ কোটি টাকা, ৫০ লাখ টাকা, ৪০ লাখ টাকা, ১০ লাখ টাকা, ৫ লাখ টাকা, সবাই যদি জাকাত আদায় করে কি বুঝেন অবস্থা, সুবহানাল্লাহ। কিন্তু অনেক ধনী আছে যে ধরি কিন্তু জকাত খায়, আছে কিনা সৌদিতে ধরি জকাত খায়, কেমন জকাত খাবি? আল গিনা গিনা নফস, মনের ধন বর্ধন। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি সম্পদ হলে মানুষ ধনী হয় না, শুধু এদিকে যেও না, সকাল আর খাও না, আর কতদিন খাবে সকাল? আল্লাহ তোমাকে ধনী বানিয়ে, আমি বলো মিসকিন, তো সারা জিন্দগি মিসকিন। অন্যদিকে তুমি দুনিয়াতেও মিসকিন, কেয়ামতের দিন যখন উঠবে তখনও মিসকিন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ বিনা প্রয়োজনে আরেকজনের কাছে চায়, তাহলে কিয়ামতের দিন যখন উঠবে তখন তার চেহারায় মুখমণ্ডলে গোশতের টুকরা থাকবে না, কঙ্কালের আকৃতিতে সে উঠবে। আর কতদিন চাইবে? মনকে করো বড়, আল্লাহ অনেক দিয়েছেন, কিন্তু তুমি মিসকিন, হাসবুনাল্লাহ নিয়ামুল উকিল। তাই আল্লাহকে চাইবে, আল্লাহকে বলবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, ইয়া রাব তুমি তৌফিক আতা ফরমা। আচ্ছা, আও হাফারা বিত্রান, কূপ খনন করে দিল, ও বড় ধরি নদী খনন করতে পারে, হ্যাঁ, আর আমি ছোট মোটো, আমি আলহামদুলিল্লাহ একটা টিউবওয়েল করে দিলাম, দেখি না সাধারণ টিউবওয়েল, অথবা ডিপ টিউবওয়েল, যে যেরকম পারে একটা করে দিল, একটা সদকায় দাঁড়িয়ে থাকবে। আও গারাসা নখলান, খেজুর গাছ রোপণ করে দিল, গাছ। আচ্ছা, আমাদের দেশে খেজুর গাছ নাই, অন্য কি কোন কোন গাছ আছে যেটা একটু এরকম থাকতে পারে? আম গাছ, পেয়ারা গাছ, বা এরকম মনে করেন, হ্যাঁ কত গাছ আছে আলহামদুলিল্লাহ, সব তো আছে না, দিল। যদি আপনার বাড়িতে গাছ থাকে, বাড়িতেই যদি গাছ থাকে, আপনার নিয়ত মনে মনে, আমার বাচ্চারাও খাবে, যারা আশপাশের প্রতিবেশী ওরাও খাবে, বুঝছেন, মনে মনে নিয়ে থাকতে হবে, আমার বাড়ি এই বর্ডার ভিতরে কেউ আসবে না, খাওয়া দাদা, তাই না? মুশকিল, নিজের গাছ, বুঝছেন, নিজের বাড়ির ভিতরে এই গাছ রোপণ করেছেন, অথবা মাঠে তোমার খেতে মনে একটা কিছু করে দিয়েছ, যদি নিয়ে থাকে ভালো, তাহলে কিন্তু এটাও সদকায় জারিয়া থাকবে। সুবহানাল্লাহ, বাচ্চারা খাবে আর কিছুজন খাবে। আচ্ছা, যদি পক্ষী কুল খায়, পাখি খায়, এতেও রয়েছে সদকা, সদকার সব, এটাও আমল যায়, শুধু মানুষ কেন, পাখি খায় এর মধ্যেও সব, যে কোনো প্রাণী খায় সব। আও গারাসা নখলান, আরেকটা, আও বানা মসজিদান, যদি কেউ মসজিদ নির্মাণ করে দেয়, কিন্তু মসজিদ নির্মাণ করতে আপনারা হয়তো মনে করতে পারেন যে বড় মানে খুব সুন্দর সুসজ্জিত করে বানাতে হবে, বেশি টাকায় তো শর্ত না। আর বর্তমানে আমরা যেসব দেখছি বিশাল বিশাল মসজিদ, কারুকার্য খচিত মসজিদ যেগুলি তৈরি করা হয়, এগুলো কিন্তু আসলে কিয়ামতের আলামত, আসলে কিয়ামতের আলামত। হয়তো কেউ কেউ বলে এটা বন্ধ করে দিচ্ছে, আসলে কিয়ামত, কারণ আমি বলিনি, আমার নবী বলেছেন সর্বোপরি। যখন তোমরা তোমাদের কোরআনগুলি সুসজ্জিত করবে, মসজিদগুলো এরকম কারুকার্য খচিত করবে, সুন্দর করবে, তখন তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। বর্তমানে এটা হচ্ছে কিনা? কোরআন এত সুন্দর সুন্দর, আবার কোরআন বর্তমানে শুধু ওই কোরআন তো এখন আর ওইটা কোরআন বের করতে হয় না, অটোমেটিকলি ওই মোবাইলের ভিতরে ঢুকে দিয়েছে। যা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর মসজিদ কত সুন্দর সুন্দর, বিল্ডিং পর বিল্ডিং, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কি এরকম বিল্ডিং ছিল, এরকম সুন্দর ছিল? মসজিদে পানি পড়েছে, বৃষ্টি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন, তার মাথায় তার কপালে মাটি লেগে গেছে, সুবহানাল্লাহ, আদা নবীর মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বলা যেতে পারে আদ ইবনে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে মসজিদ নির্মাণ করেছে, মসজিদ নববী, কিন্তু এরকম বর্তমান যে অবস্থা এরকম না। কেউ যদি বলে 1 কোটি টাকা, ও বলে আমি 2 কোটি টাকা, আমার মসজিদ আরো বেশি সুন্দর হবে। যাই হোক, মসজিদ আপনি বানাবেন, ছোটখাটো মসজিদ হোক, বলো আলহামদুলিল্লাহ। যদি কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটা পাখির বাসার পরিমাণ, পাখির বাসার পরিমাণ একটা মসজিদ বানিয়ে দেয়, কোনো কোনো হাদিসে আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবে। আর এটা তো মজবুত, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর মসজিদান বলেছেন না কেন, ছোট হোক বড় হোক মাফি মুশকিল, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানায়, কথা বুঝবেন, শুধু মসজিদ বানিয়েলেই হবে না, মসজিদ বানায় বলবেন অমুক বলবে আমি মসজিদ বানিয়েছি, আবার একদম মাইল ফলক বা নেম প্লেট লাগিয়ে দিলেন অমুক সাহেব এত টাকা খরচ করে মসজিদ নির্মাণ করেছেন। আচ্ছা বলেন তো উদ্দেশ্য কি হয়? আপনি হয়তো বলতে পারেন আমার উদ্দেশ্য ভালো হয়, তবুও আমি রেখেছি ক্ষীর, তো সেটা যখন যাবে হয় আমি বানিয়েছি, নিয়ে খালিজ থাকবে কোটি কোটি টাকা খরচ করো, যদি আল্লাহর উদ্দেশ্য না হয়, বান্দার উদ্দেশ্য হয়, নাম কামানোর উদ্দেশ্য হয়, তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এটা হয়ে গেছে রিয়াকারী, বরং এর বদলে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আও বানা মসজিদান, তাই ছোটই মসজিদ বানাই, অথবা মসজিদ বানানোর ক্ষেত্রে অংশগ্রহণ করি। এক্ষেত্রে আমি আপনাদের সকলকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি, মসজিদ নির্মাণ করার আগে আপনাকে দেখতে হবে মসজিদ আহলুস সুন্নাতুল জামাতের মানুষের দখলে থাকবে কিনা। বেদাতি মসজিদ যেখানে বেদাত হয় এইসব মসজিদে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন তাহলে কিন্তু গুনাহের কাজে আপনি শরীক হয়ে গেলেন। যদি একটা মদ্যপায়ীকে আপনি জানেন ও মদ খাবে, এখন পয়সা দিলে ও যাবে, যদি আপনি জানেন আমি পয়সা দিলাম সে ওখানে যাবে গিয়ে মদের বোতল কিনবে, তো আপনার জন্য এই অবস্থায় তাকে মদ দেওয়া যায়, সদকা করা যায়? আচ্ছা আপনি জানেন ওকে পয়সা দিলে সে হিরোইন খাবে, তা আপনি জানেন? আমি বলছিলাম নিশ্চিত। আরেকটা আছে তার জরুরত, শুধু শুধু এটাও খায় না ওটাও খায় না, সে তো ভাতও খায়, এটা ওইটা আরেক ব্যাপার। কিন্তু কেউ যদি এরকম হয় প্রসিদ্ধ, তার কাজ নেই কিছু পেলেই ওখানে চলে যায়, আপনি ওকে দিবেন না, তার যদি প্রয়োজন হয় ভাত খাওয়ার ভাত কিনে দিন, অসুবিধা নেই, চাউল যেগুলো জরুরি ওগুলো, যে বেশ দুষ্ট তার তার হিসাব আলাদা। আচ্ছা বলেন তো মদের গুণা বেশি না বেদাতের গুণা বেশি? আপনাদের বুঝে আছে না, মদের গুণা বেশি না বেদাতের গুণা বেশি? হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, মদের সংবাদ বুঝো আর বেদাতের সংবাদ বুঝো না। অনেক আলোচনা শুনলে বলে আমার আকীদা ঠিক আছে, কিন্তু বেদাতি মসজিদে মাদ্রাসা আগে ভাগে দান কর, নিজের ইমান আকীদা ঠিক করতে হবে, শুধু দিলে হয় না। হ্যাঁ কেউ যদি বলে আমি একটু দিলে হয়তো তারা আকৃষ্ট হতে পারে, মুআল্লাফাত কুলুবুম এটা আরেক ব্যাপার, কিন্তু সবসময় দন্দন দন্দন তাদের সাথেই সম্পর্ক। আল মারউ মা মান আহাব্বা, নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে যার সম্পর্ক যার ভালোবাসা তার সাথেই তার হাসর হবে কিয়ামতের দিন। আপনি কি চান আপনার হাসর যেন মদ্যপায়ীর সাথে হয়? আপনি কি চান আপনার হাসর যেন একটা বেবিচারী লোকের সাথে হোক? আপনি কি চান আপনার হাসর যেন একটা সুদকুরের সাথে হোক? আপনি কি চান আপনার হাসর যেন ঘুষকুরের সাথে হোক? আপনি চান আপনার সম্পর্ক আপনার হাসর হবে কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, সত্য না মিথ্যা। আপনি চান আপনার সম্পর্ক হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে, আপনার হাসর হবে আবু বকরের সাথে, আপনার হাসর হবে উমরের সাথে, আপনার হাসর হবে উসমানের সাথে, আপনার হাসর হবে আলী বিন আবি তালিবের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আশার আম্বাসার সাথে, আসহাবে বদরিগিনের সাথে, আসহাবে সুলহে হুদাইবিয়ার সাথে আপনি চান আপনার হাসর হোক? আপনি কি চান একটা মধ্যবাহীর সাথে হোক? তাহলে যদি আপনি চান আমার হাসর যেন মধ্যবাহীর সাথে না হয়, আমার হাসর অমুকের সাথে না হয়, আল্লাহর নাফরমানের সাথে না হয়, তাহলে একটা বেদাতির সাথে আপনি কি চাইবেন আপনার হাসর যেন হয়? অথচ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত গুমরাহি, আর গুমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। আবার তুমি বলছো না না কিছু না হলে হয় না, কিছু না হলে আল্লাহ তোমার জন্য ঠিকানা করেছে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, বেদাত থেকে তোমাকে দূরে থাকতে হবে, আল্লাহ তোমাকে বুঝ দিয়েছে, বলো না একশো কোটি একদিকে আয় যেদিকে আমি ওদিকে, এরকম কিছু মানুষ আছে না? কিছু মানুষকে বলা হয় ইম্মা, মানুষ করলে এটা করবো আমি নেন, তাহলে আপনার আপনার মধ্যে স্থিতিশীলতা আছে? আপনি দেখেন যেদিকে মানুষ দশজন আমি ওইদিকে, আপনি আর দেখলেন না হক না হক কোন দিকে, আল্লাহ কি বলেছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইয়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, পৃথিবীতে যারা বসবাস করে এদের অধিকাংশের কথা যদি তুমি মানো তাহলে তারা তোমাকে গুমরাহ করে ছাড়বে। বুঝলেন কথাটা? বেশি মানুষের কথা শুনলে তুমি কোথায় যাবে? এই জন্য বেশি মানুষের দোহাই দেবেন না, কম মানুষের দোহাই দেওয়ার কথা নয়। আমরা যে কথা বলবো তা হবে কি, কোরআন এবং সুন্নাহ, হক কথা, হক কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আচ্ছা, মসজিদ বানিয়ে দিলে সদকায়ে জারিয়া, আও ওয়ারাসা মিসহাফান কোরআন কাউকে দিল সদকায়ে জারিয়া। তাহলে যদি আপনি কোরআন কাউকে শিখান সদকায়ে জারিয়া থাকবে না? আরেকজনকে মিসহাফ দিলেন বাংলাদেশ গরিব, কোরআন কিনতে পারবে, আপনি কোরআন কিনে দিলেন, এটা কি হলো? সদকায়ে জারিয়া। ও যে পড়বে থাকবে সদকায়ে জারিয়া। আচ্ছা, আরেকজনকে আপনি শিখালেন কোরআন, ও শিখলো, ও পড়লো, এবারে এ যদি আরেকজনকে পড়ায়, আল্লাহ আকবার, তা সদকায়ে জারিয়া থাকলো কিনা? তাই সবাই কোরআন শিখবেন, শিখবেন কিনা? যারা কোরআন শিখেছেন আরো ভালো করে শিখবেন, আর যারা শিখেননি আপনারা সবাই শিখবেন ইনশাআল্লাহ। যাদের মনে আগ্রহ আছে একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ শিখবেন। ইয়া রব তুমি তৌফিক দাও, দেখবেন ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে আপনি লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। কারণ এই কালাম কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালামের সাথে যদি আপনার সম্পর্ক হয় তাহলে তার মানে হলো আপনার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কালামের সাথী হওয়ার আর কালামের সাথে সম্পর্ক জোড়ার তৌফিক দান। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার সাথীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এবারে যদি সরাসরি আল্লাহর কালাম যদি আপনার জন্য সুপারিশ করবে তাহলে আপনি কি বলেন, ইনশাআল্লাহ জান্নাত লাভ করবেন কিনা? ইনশাআল্লাহ। তো কোরআন পড়ার চেষ্টা করুন, কোরআন শিখুন আর আমল করুন। এরপরে আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, যে নেক সন্তান রেখে গেল, যে তার জন্য ক্ষমা চায়, আল্লাহর দরবারে দোয়া করে, এটা সে মারা যাওয়ার পরেও জারি থাকবে। সেদিন অনেকে আছে দেখবেন শুধু ফুরুজ ফুরুজই করছে, সন্তান নেই, আছে না? একদম শুরুতে বলেন ডিলে দা ফার্স্ট, ডিলে দা ফার্স্ট বুঝতে তা, হ্যাঁ প্রথমে বিলম্বে প্রথম, আর সে বন্ধ করে বলে ডিলে দা ফার্স্ট বিলম্বে প্রথম। তাই এবারে বিলম্বে প্রথম করতে গিয়ে আল্লাহ বলে খালাস বিলম্বে প্রথম মে বি সিল লাগা দুঙ্গা, বলেন নাউজুবিল্লাহ। এরকম একজন দুইজন নাকি অনেক মানুষ, কোটিপতি নাই সন্তান। আচ্ছা, আপনি হয়তো বলছেন এটা আল্লাহ তকদিরে লিখেছে, তো আল্লাহ তো তকদিরে লিখেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি যে পথে চলবে আল্লাহ করবে ওই পথে, তুমি কেন আগে ভাগেই বন্ধ ঢিলে দাবো? রিজিকের মালিক তুমি, তোমার রিজিকের মালিক তো তুমি না, তোমাকে আল্লাহ এত পয়সা দিয়েছে, যদি আল্লাহ চায় মুহূর্তের ভিতরে সব ধ্বংস করে দিতে পারে, তোমার বিশ্বাস নাই? তো তোমার ছেলে কত মানুষ আমরা দেখছি, আপনারা নিজেরাও দেখেছেন, কত মানুষ গরিব ছিল আগে, ছিল না? এই সৌদির যে অবস্থা আপনার কি বোঝেন, কি বোঝেন? কিছুদিন পূর্বে, কয়েক দশক পূর্বে এখানকার কি অবস্থা ছিল? আমাকে একজন বিশ্বস্ত মানুষ, আমার দায়িত্বশীল, তিনি বলেছেন আমি ছোটবেলা আমার আব্বুর সাথে আমার বাবার সাথে বের হতাম, ছোটবেলা সারাদিন কাজ করে এক শতর খেজুর নিয়ে আসতাম, শতর পর্যন্ত ওই যে ছোট বাড়তি আছে না খেজুরের, বস এক শতর খেজুর নিয়ে আসতাম সারাদিন কাজ করে, বাপের সাথে বাপেরা ভয় করুন আল্লাহকে, রিজিকের মালিক তুমি না, তোমার রিজিকের মালিক আল্লাহ। তো সন্তানদেরকে নেক বানাবার চেষ্টা করো, বলো না সে বড় বিজ্ঞানী হয়ে যাবে আর ঠিকজ্ঞানী হয়ে যাবে, পরে কিছুই নাই, জিরো, কয়টা ঠিকই আপনার টার্গেট বড় ডক্টর হবে, হয় না? যার আল্লাহ যার ভাগ্যে লিখেছে, অনেকে আছে গরিবের ছেলে, রিক্সা চালকের ছেলে, আছে না কুলির ছেলে, রব্বুল আলমী কত বড় বড় বিদ্বান বানিয়েছেন, সুবহানাল্লাহ, আর কত বড় বড় ধনী বানিয়েছেন। এই যে বর্তমান সারা বিশ্বের মধ্যে অন্যতম ধনী, সেদিন আমি দেখেছি একটি লিখেছে সত্যনা বিদ্যা সত্য হতে পারে, এটা আপনার অসম্ভব অসম্ভব কিছু না, বর্তমান বিশ্বে ওই যে আপনারা কি বলেন বিলগ্রেটকে যে ডিঙ্গিয়ে চলে গেছে প্রথম ধনী হয়েছে, তার বাপ নাকি রেল শ্রমিক ছিল স্বাভাবিক, তার মা নাকি মানুষের বাসায় বাসায় কাজ করতো, সুবহানাল্লাহ। দুনিয়াকু ক্যা ফেল, আমরা মুসলিম বলি আলহামদুলিল্লাহ, আমরা যদি সুবহানাল্লাহ বলি, দেখো সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ হচ্ছে, আর জান্নাতের গাছ কি দুনিয়ার গাছ নাকি খেজুর গাছ? আল্লাহু আকবার। لَمَوْضِعُ صَوْتِ أَحَدِكُمْ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের একজনের চাবুক রাখার জায়গা জান্নাতে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। একবার সুবহানাল্লাহ, হ্যাঁ গাছ রোপণ হচ্ছে, আলহামদুলিল্লাহ গাছ রোপণ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ গাছ রোপণ হচ্ছে, আল্লাহু আকবার গাছ রোপণ হচ্ছে। সন্তানদেরকে নেক বানাবার চেষ্টা করুন, শুধু ইয়া ফুরুজ কোরআনটা পর্যন্ত শিখায় না, দিন শিখায় না, কত বড় বড় গ্রাজুয়েটেড আর ডিগ্রি প্রাপ্ত বড় বড় মানুষ মুসলমান, মুসলমান তার বাপও মুসলমান, তার দাদাও মুসলমান, দাদার বাপও মুসলমান, দাদার দাদাও মুসলমান, কত শ্রেণী পর্যন্ত গেছে মুসলমান, কিন্তু সে আল্লাহর কালামটা পর্যন্ত পড়তে পারে না, আলহামদু পর্যন্ত পড়তে পারে না, আছে কিনা? কোন এক ব্যক্তি বলেছিল এরকম, একজন ওয়াইজ বাংলাদেশের কোন এক মন্ত্রী নাকি বল, জিজ্ঞেস করলো ফজরের নামাজ কয় রাকাত, বলছে 6 রাকাত। ও মন্ত্রী, আরেকদিন সে কি দিয়েছে, ওই কি একটা বানিয়েছে নাটক বুঝছেন, কি বলল, বলছে আসর নামাজ কয় রাকাত, বা এরকম জিজ্ঞেস করছে, আমি স্মরণে আবার বলেছে, তো সে বলছে মনে করেন 25 টাকা সা, ওরে আবার বলছে তো হুজুর আর কি বানিয়েছে নাটক, তো হুজুর মানে ও পালিয়ে গেছে, বলে 25 টাকা। এবার আরেকটা বলছে তার বানিয়েছে ওই ভিতরে, বলছে তুমি কেন, আমি তোমাকে দেখালাম 4 রাকাত 4 রাকাত, হ্যাঁ ইয়ের ফজর নামাজ স্যার দেখালাম, তুমি বললে না। সে বলছে দেখো আমি 25 বলার বলেছি তবুও সে পালিয়ে গেছে, তো তোমার 4 বললে কি হতো, দৌড় দিত। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন, আমিন। এই তোমার আমরা পূর্ণ মানে এসে পৌঁছানো, নাম তো 80% এর উপরে মুসলমান কিন্তু বাস্তবে কি, ইয়া রব। তাই এই হাদিস আমি আবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি আমল মানুষ মারা গেল সে কবর থাকা অবস্থায় তার জন্য এটা জারি থাকবে। 1, যে ইলম শিখালো। 2, নহর জারি করে দিল। 3, কূপ খনন করে দিল। 4, খেজুর গাছ বা গাছ এরকম রোপণ করে দিল। 5, মসজিদ বানিয়ে দিল। 6, মিসহাফ কাউকে দান করলো, মিসহাফ মানে কি কোরআন। 7, কিংবা নেক সন্তান রেখে গেল যে তার জন্য সে মারা যাবার পর তার জন্য ইস্তেগফার করে, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া করে। এর দ্বারা বোঝা গেল মানুষ মারা যাবার পরে বা আপনার মা বাপ মারা যাবার পর আপনার জন্য সবচেয়ে বেশি করণীয় যে আমল তা হচ্ছে কি, তাদের জন্য দোয়া। আমরা বুঝি না তো তাদের জন্য দোয়া। আচ্ছা আমি বলি, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন না ভাড়া করে নিয়ে আসবেন হুজুর? মানুষ মনে করেন ভাড়া করেন না, কেউ কেউ বলে আমার মুখ না পাক, হুজুরদেরকে মুখ পাক। আচ্ছা আল্লাহ কি বলেছেন, তুমি হুজুরকে ভাড়া করে এনে দোয়া করো, না বলেছেন তুমি দোয়া করো? আপনার উত্তর দিন, তুমি দোয়া করো বলেছেন না হুজুরকে ভাড়া করে এনে দোয়া করো? হ্যাঁ আমি চাই দোয়াটা মাফি মুশকিল, কিন্তু আসলকে তুমি, কিন্তু ভাড়া করে যে আনার পদ্ধতি এটা ঠিক না, ইয়াদ রাখবেন। ভাড়া করে এনে খতম যে পড়ায়, কোরআন পড়ায়, এইটু পড়ায়, খতমে ইউনুস আরো কি, খতমে জিবা আরো কি খতম আছে না, এগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের থেকে প্রমাণিত না, এগুলো সব বেদাতের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? নিজে দোয়া করুন, আপনার মা বাবার জন্য দোয়া, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমি শিক্ষা দিচ্ছি না আমার আল্লাহ, না আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ইগফির লি ওয়ালি ওয়ালিদাইয়া, ঠিক না, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি এক জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আর তুমি তোমার নিজের দুষ্টুটির জন্য রবের কাছে ক্ষমা চাও, আর মুমিনিন নর নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন সূরা মুহাম্মদ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। দেখো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দাও, আমিন, আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আমিন, আল্লাহ আমরা যেন ইলম অর্জন করে আমল করতে পারি তৌফিক দাও, আমিন, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা কোরআন পড়তে জানে আল্লাহ তাদেরকে কোরআন পড়ার তৌফিক দাও, আমিন, কোরআন শেখার তৌফিক দাও, আমিন, আল্লাহ আমরা যারা কোরআনের অনুবাদ জানি না কোরআনের অনুবাদ শেখার তৌফিক দাও, আমিন, তোমার নবীর সুন্নাহ সম্পর্কে ওয়াকিফ হওয়ার তৌফিক দাও, আমিন, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও, আমিন, আল্লাহ তাদেরকে শিফা দাও, আমিন। আল্লাহ এক ভাই ওই আমি মসজিদে বসেছিলাম, সে বলছে তার আম্মা অসুস্থ, বলছে দর্শের পর দোয়া কর, তো সে এমনি বলে দর্শের পর দোয়া, তাই দর্শের পর দোয়া আগে দোয়া, আচ্ছা যাই হোক আল্লাহ তার আম্মাকে হায়াতে তৈবা দিন, সুস্থ করে দিন, যতদিন আল্লাহ পাক তাকে জিন্দা রাখেন আল্লাহ যেন ভালো রাখেন, আর যে সময় মত দিবেন আল্লাহ যেন তাকে ইমানের সাথে মত দেন। আমরা দোয়া করি আমাদের জন্য, আল্লাহ তুমি আমাদেরকে যতদিন জিন্দা রাখবে হায়াতে তৈবা দিবে, ভালো অবস্থায় রাখবে, সুস্থ অবস্থায় রাখবে, আর আল্লাহ আমাদের যখন মত আসবে তখন যেন আমাদের মুখ দিয়ে বের হয়, অন্তরের অন্তস্তর থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াদ রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কারো মৌত আসছে দেখছেন আপনি তাকে বলবেন, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলুন, অন্যটা না কি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হাদিসে আসছে, লাকিনু মৌতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তোমাদের মৃত্যুদেরকে অর্থাৎ যাদের মৃত্যু মৃত্যু উপস্থিত তাদেরকে বলো তালকিন করো, মানে তাদেরকে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আরো লোকজন ইয়াসিন সুরে পড়ে এগুলোর দলিল নেই, কি বলবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কেউ কেউ হয়তো বলবেন কি বলো আপনি দলিল নেই আছে কিন্তু হাদিস সহিহ না যাইফ, বুঝছেন, তো বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আমিন। তো মা বাবার জন্য দোয়া সহ আল্লাহ শিখে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আশা করি এটা সবাই জানে, তোমার বান্দা মারা গেলে তার সন্তানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি উপকারী আমল মা বাবার জন্য কি দোয়া করা, তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাদের মা বাবাদেরকে আল্লাহ মাফ করেন, যারা জিন্দা আছেন আল্লাহ যেন তাদেরকে হায়াত তৈবা দেন, আর যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে নাজাত দেন, জাহান্নাম থেকে নাজাত দেন, আল্লাহ যেন তাদের সকলকে মুসলমান আমাদের মা বাবা যারা মুসলিম আলহামদুলিল্লাহ মুশরিক না আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত, আর আমাদের সকলকে আল্লাহ তুমি সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমিন, আল্লাহ সারা দুনিয়ার মুসলিম নারীকে ইসলামী বিধান শিখার তৌফিক দাও, আমিন, আর ইসলামী বিধান অনুযায়ী আমল করার তৌফিক দাও, আমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم اللهم احفظ الاسلام والمسلمين اللهم احفظ المسلمين في سوريا واحفظ المسلمين في بورما واحفظ المسلمين في بلاد شتى يا ذا الجلال والاكرام اللهم احفظ المسلمين في كل مكان اللهم انصر من نصر الدين واجعلنا منهم واخذل من خذل الدين ولا تجعلنا معهم اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا